আনবে। হযরতে আমিনা বলে, আমি আমার ঘরে দেখতে পাচ্ছি কারা যেন তশরিফ এনেছে, কত সুন্দর চেহারার মানুষ দেখতে পাই, কেউ আসবে যেন ওয়েলকাম করতে, কেউ এসেছে খেয়াল করে শুনুন মহব্বতের সাথে। এবার আমার রসুলের নবী দিবস হচ্ছে, আমার রসুল দুনিয়ায় আসবে, সকলে যেন কেমন আনন্দে মুখরিত হয়েছে, চাঁদ নিজের আলো সুন্দর ছেড়ে দিয়েছে, সূর্য নিজের কিরণ ছেড়ে দিয়েছে। মতান্তরে অনেক দিন অনেকে বলেছে, কিন্তু বারই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় হাজার হাজার জালালের সাথে আমার নবী আমাদের নবী আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়ে দুনিয়ার বুকে তশরিফ আনে, ফজা মুহাম্মদ বশীরাম ওয়া নাযীরাম ফসাল্লু আলাইহি কাসীরান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলে কেন দরুদ পড়ালাম। আজকের দিনটা হিসাব করুন, 1500 বছর আগে আমার নবীর বয়স হচ্ছে আজকে 10 দিন, কি কথা ঠিক না ভুল বলছি? আজ থেকে 1500 বছর আগে নবীর বয়স কত গো? 10 দিনের বাচ্চা নবী। তার জন্য তো দরুদ পড়ালাম, একটু মহব্বতের সাথে নজরানা দিতে পারলেন না, কেন চুপ করেছিলেন? আরেকবার হবে তাহলে, তাই তো? হ্যাঁ, এবারে এতক্ষণে টনক লড়েছিলেন, জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার রাসূল দুনিয়ায় তশরিফ এনেছে, আমাদের আনন্দ হলো না হলো নি? জোরে বলুন, হয়েছে না হয়নি? ও আমার মুসলমান, জমিন আনন্দ করতে থাকে, আসমান আনন্দ করতে থাকে, এ সামাত তুই কি খুশি মানা রে? আসমান বলে কিনা, আমি কেন আনন্দ করব না, নবী তো আমার বুক চিরে আরশে যাবে। এ জমিন তুই কি খুশি মানা রে यार, নবী তো ইনসান মে আয়ে, তুই কি খুশি মানা রে? তো জমিন কহা, কিউ না খুশি মানাও, মুঝে মেরে উপর সবসে পহলে মেরে রাসূল মেরে সিনে পে কদম রাখেগা, কহ দো সুবহানাল্লাহ। यतीम लोग कहे, यतीम को पूछे गए, यतीम तू क्यों खुशी मना रहे? वो कहते रहे, मुझे तो आज सहारा मिल गया। बेवाओं का कहा गया, तू क्यों खुशी मना रहे? मुझे तो आज आसरा मिल गया। ए जमी तू क्यों खुशी मना रहे? जमी बोली, मोहम्मद मिला क्यों ना खुशी मनाओ। जमी बोली, क्यों नहीं खुशी, क्यों ना खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमान ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा, मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा, मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा, मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा, हिदायत का सितारा मिल गया। खाना बदूस ने कहा, मुझे मकाम मिल गया। नमाज बोली, मुझे तकद्दस मिल गया। अत्तयात ने कहा, अस्सलाम अलैका या नबी मिल गया। आशिकों ने कहा, मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा, मुझे महबूब मिल गया। आलिमों ने कहा, मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा, मुझे उजाला मिल गया। चांद ने कहा, मुझे चांदनी मिल गया। सूरज ने कहा, मुझे रोशनी मिल गया। सितारों ने कहा, मुझे चमक मिल गया। अरे तमाम नबियों ने कहा, मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। আমার মুসলমান সবাই খুশি করতে থাকে, আমার রাসূল দুনিয়ার বুকে তশরিফ এনেছে, খুশি মানাতে লাগে। এরপরে আমার রাসূলের খুব সঠিক জিকির বেলা আদাত করছি, আমার রাসূল তারপর বড় হতে থাকে, মেরে রাসূল বাড়নে লাগে, মেরে রাসূল কা পরবরিশ হুয়া বহুত আচ্ছি তরহ সে, মেরে রাসূল বড়ে হো গয়ে, ইয়ং হো গয়ে, মেরে রাসূল কা 40 সাল কি উমর আ গয়া। আল্লাহ নে কাহা, মুহাম্মদ নিকলো চলো দীন কো ফেলাও, আল্লাহ কো এক মানো, তুমি আপনা রাসূল কা ইয়ে মাননে কো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কর দো, যাও দীন ফেলাও। মেরে রাসূল নিকল গয়ে দীন ফেলানে কে লিয়ে। सुनो भाइयों दोस्तों, अल्लाह को एक मानो, मुझे उनका रसूल मान लो। अबू जहल कहा, नहीं मानेंगे। उत्बा ने कहा, नहीं मानेंगे। उमैया ने कहा, नहीं मानेंगे। अबू जहल ने कहा, नहीं मानेंगे। अबू सुफियान ने कहा, नहीं मानेंगे। या अल्लाह, ये कोई नहीं मान रहे, तो यार किसके पास भेज रहे हो तुम? ارے یار کوئی اگر تمہیں مانے یا نہ مانے اس سے میں خدا میرا خدا ہی میں کچھ بڑھے گا بھی نہیں گھٹے گا بھی نہیں اور تمہارے رسالت میں کچھ بڑھے گا بھی نہیں گھٹے گا بھی نہیں مانے یا نہ مانے کیا ہے اس میں ہٹانا یار پتا بوجھتے بات چل رہا ہٹانا یار کیوں کوئی مانے یا نہ مانے تو کیا آتا جاتا ہے اس میں আমার মুসলমান আল্লাহ বলে যাও মোহাম্মদ আবার যাও আবার বলে আল্লাহকে এক বলে মানো আমাকে রাসূল বলে মানো আবু জাহেল বলল মানছি না মানবো না উমাইয়া বলল মানছি না মানবো না আবু সুফিয়ান বলল মানছি না মানবো না আবু আবুলাহ বলল মানছি না মানবো না উমাইয়া বলল মানছি না মানবো না ওয়ালিদ বলল মানছি না মানবো না আবু সুফিয়ান বলে মানছি না মানবো না সকলে বলে মানছি না মানবো না আমার রাসূল নার্ভাস হয়ে বলে আল্লাহ গো আমাকে কেউ মানছে না এখন কি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলে কি নাই মোহাম্মদ তুমি শুনে রেখে দাও কই মানে ইয়া না মানে তুই ফিরে যা আমার রাসূল আবার গেল আবার সবাইকে বলে চাচা বুঝেল মেনে লাও উমাইয়া বলে মেনে লাও আমার গলায় একটা ইনজেকশন হয়েছে বুঝলেন বড় কষ্ট পাচ্ছি ওটা থেকে শুধু আপনাদের মহব্বতে ডাক্তার বলেছে 10 মিনিট কথা বলবেন এরকম বড় সুই দিয়ে ভোকাল কটে আর 10 মিনিট বক্তব্য লিখে দেবেন লিখে দিলে হবে ভাই লিখে দিলে তো আমাকে পড়ে দিতে হবে নাকি সর্বনাশ হয়ে গেল অনেকে বলবেন আমার চায়ের নেশা না চাটা ফ্যাক্টর না গরম এইটাই ফ্যাক্টর বুঝতে পেরেছেন আল্লাহ বলে মোহাম্মদ যাও দিনকে প্রচার করো দিনকে ফেলাও আবার বেরিয়ে যাও আমার রসুল বেরিয়ে গেল আল্লাহকে এক বলে মানো আল্লাহ কো মান রো রসুল মুঝে রসুল মান লো আবু জেল কানে লগা নেই মানেঙ্গে উতবা কানে লগা নেই মানেঙ্গে উমাইয়া কানে লগা নেই মানেঙ্গে আবু সুফিয়ান কানে লগা নেই মানেঙ্গে বাদ মে রব কে পাস আয়ে ইয়া আল্লাহ মুঝে কোই নেই মান রে মেরে রব নে ফরমায়ে মোহাম্মদ আবু জেল মানে চে না মানে উতবা মানে চে না মানে আবু সুফিয়ান মানে চে না মানে ওয়ালিদ মানে চে না মানে আবু লাহাব মানে চে না মানে পরে কুরাইশ মানে চামা না মানে এই প্যারে হাবিব তু মুঝে আল্লাহ মান লে মাই আল্লাহ তুঝে রসুল মান লুঙ্গা হ্যাঁ মোহাম্মদ তু মুঝে রব কা তু মুঝে রব কহো মাই তুমে মুস্তফা কহুঙ্গা তু মুঝে কবীর কহো মাই তুঝে সগীর কহুঙ্গা তু মুঝে আল্লাহ কা মাই তুঝে রসুল কহুঙ্গা তু মুঝে রহমান রহিম কা মাই তুঝে রহমতুল লিল আলামিন কহুঙ্গা এ মোহাম্মদ তু মুঝে কবীর কা মাই তুঝে সগীর কহুঙ্গা তু মুঝে লা ইলাহা ইল্লাল্লাহ কহ দে میں اللہ تجھے محمد رسول اللہ کہہ دوں گا আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আমার রসুল আনন্দে আত্মহারা হয়ে গেলেন আমার রসুলকে একদিন আবু জেহেল এসে বলে কিনা আমার রসুল যখন ওহি এসে গেল দিন প্রচার করে হঠাৎ করে আমার রসুলের আল্লাহর আরশে যাওয়ার সময় এসে গেল আল্লাহর আরশে কি করে আমার রসুল যাবে মুসা নবী আল্লাহকে দেখতে তুর পাহাড়ে গেছিলেন জাননি মুসা নবী পায়দল চল কে তুর কো গায়ে রব্বে আরেনি রব তু দিখাই দে রব তু হিজাব হটা রব তু পর্দা হটা মাই মুসা তুঝে দেখনা চাহতা হু রব নে কিয়া কাহা আ দেখ মেরা সুরত দেখ এসা কাহা রব নে میرے رب نے فرمایا لنترانی ہرگز نہیں دیکھ سکتے موسیٰ میں اپنے صورت دکھا سکتے مگر تو نہیں دیکھ سکتا یا اللہ تجھے کون دیکھے گا تجھے کون دیکھے گا تجھے کون دیکھے گا میرے رب نے فرمایا لنترانی موسیٰ تو ہرگز نہ دیکھ سکے گے ہمیں نہ تیرے آنکھ دیکھے نہ چشم انبیاء دیکھے نہ تیرے آنکھ دیکھے نہ چشم انبیاء دیکھے مجھے دیکھے تو اے موسیٰ وہ نگاہ محمد دیکھے جو رب اللہ سبحان اللہ نہ تیرے آنکھ دیکھے نہ چشم انبیاء دیکھے مجھے دیکھے تو اے موسیٰ وہ نگاہ محمد مصطفیٰ دیکھے یا اللہ یہ مصطفیٰ کون ہے ارے وہ تو میرا حبیب ہے یا اللہ میں کون ہوں تو میرا کلیم ہے اللہ کلیم بھی نبی حبیب بھی نبی ٹائٹل سیکنڈ ایئر میں ایک سوال پیدا سوال آتے ہیں ایم ایم میں تاریخ حدیث کے اوپر یا تاریخ اسلام کے اوپر یہ حدیث آئے ہیں مال فرق بین الکلیم والحبیب، کیا فرق ہے حبیب اور کلیم میں؟ کیا فرق ہے؟ کلیم وہ ہوتے ہیں نبی، کلیم یہ ہوتے بنتے ہیں نبی، خود بنے ہیں نبی، خدا نے مبعوث فرمایا نبوت دے کے، یہ رسول حبیب بھی رسول ہے نبی ہے، فرق کیا ہے؟ موسیٰ کلیم اللہ نبی ہے، خدا کو دیکھنے کے لیے عرش کو گیا، اور جس خدا کو دیکھنے کے لیے موسیٰ عرش کو گیا، موسیٰ تور کو پہنچے، جس خدا کو دیکھنے کے لیے موسیٰ تور کو پہنچا، خود خدا نے حبیب نبی کو دیکھنے کے لیے ام حانی کے گھر جبرائیل کو بھیجا، موسیٰ خدا کو دیکھنا چاہا اور خدا مصطفیٰ کو دیکھنا چاہا، خدا حبیب خدا مصطفیٰ کو دیکھنا چاہا، اسی خدا کو موسیٰ دیکھنا چاہا، فرق سمجھ گئے نا؟ موسیٰ نبی نے خدا دیکھا، اولو نا موسیٰ خدا کو دیکھ نہیں سکا، صرف یہ کہا یا اللہ تیرا دیدار ملے یا نہ ملے، کم سے کم حبیب کا دیدار دے، بولو نا سبحان اللہ، اللہ تمہیں دیکھتے پائے نہ پائے، کم سے کم حبیب دیدار دے، ہے تو اپنے پیچ چپ پائے نے، یہ آڑائی گھنٹہ ہوئے گا چیکنو ہوت بننے پانی کھانے، چلن تالے پیچنر بھائی ہو تو امن مسلمان خیال کر سنے رکھے دین، موسیٰ نبی کو خدا دیکھا ہے نا، ادی کے تین دنیا اور بعد سے میرے رسول نماز پڑھتے تھے، نماز پڑھتے رکو پہ رکو، سجود پہ سجود، قیام پہ قیام، میرے رسول اتنے سارے نمازیں پڑھتے تھے، میرے رسول کے دونوں قدم میں برہم پڑ جاتے تھے، اللہ کو بتانا پڑا ہے، جبریل چلے جا میرے رسول کو تھوڑا آرام کرنے بول، جبریل آیا اور میرے رسول کہنے رسول کو کہنے لگا اللہ کلیلا، اے رسول تھوڑا بس بھی تو کرو، تھوڑا کم عبادت کرو، اتنے سارے مشقت مت کرو، تمہارے مشقت سے خود خدا کو تکلیف پہنچے رہے، اتنے سارے نمازیں مت پڑھو، میرے خدا رسول نے فرمایا جبریل میں کیوں رات کو جاگتے ہیں تجھے پتا ہے؟ حضور پتا نہیں، بولیے نا کیوں؟ خدا نے آپ کے لیے تمام گناہیں معاف کر دیے، آپ معصوم ہے، آپ کو بے گناہ بنایا، آپ کو جنت کا مالک بنایا، حضور آپ اتنے سارے نمازیں مت پڑھو، سو جاؤ آرام کرو، جبریل یا رسول اللہ تجھے پتا ہے میں کیوں رات کو جاگتے ہیں؟ پتا نہیں حضور، جبریل سن میں کیوں رات کو جاگتے ہیں؟ ہمارے رسول بولے او جبریل سنو سنو ہمیں کیوں رات جاگتی، سنو ہمیں جانی اللہ ہمارے جن سب حرام کرے چھے، اردو کے باری آئیں گے آئیں گے ابھی بس سمجھا دیں گے، ہم لوگ اردو لینگویج ہے ہم سمجھا دے رہے ابھی، وامن مسلمان کیا حال کرے سنے رہے دین، আমার রসুল বলে জিব্রাইল আমি জানি আগে পিছের তাম গুণাকে আমার মাফ করে দিয়েছে, আল্লাহ মাই মাসুম করেছে, আল্লাহ মাই বেগুনা করেছে, তথাপি আমি বিশ্ব নবী কেন রাত্রি জাগি শুনে রেখে দাও, আমি নবী মোহাম্মদ, আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার রাত জাগা কষ্ট করার জন্য আল্লাহ আমার কষ্টের পরিবর্তে আমার গুনাহগার কতকর উম্মতগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নাজাত দিয়ে দেবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মাফ করে দেবে আমার উম্মত গুলোকে, এই জন্যই তো আমি রাত্রিতে জাগি, এই জন্যই আমি রাত্রি জাগি। জিব্রিল চলে গিয়া রব কো কহনে লাগা পরওয়ারদিগার محشر کے میدان میں خدا میرے امت کو نجات دیں گے، میرے امت کے لیے میں رات کو جاگتے، اتنے مشقت کرتے، اتنے تکلیف اٹھاتے، کس کے لیے؟ امت کے لیے، بادشاہ چلے نہیں بولے ٹھیک پوچھ اچھے نہ بوجھ لے দেশ গ্রামের জলসায় কি সুন্দর সামনে বাচ্চাগুলো বস থাকে, ওদের মিষ্টি গলা সুমান আল্লাহ শুনলে খুব ভালো লাগে না ভাই, এ বাচ্চাগুলো নেই বলে কিন্তু একদম মানাচ্ছে না, যাই বলে খালি বাচ্চারা ওয়াজের মাহফিলে গেলেই চুপ কর চুপ কর বস, এই করে না ভাই, করে কিনা চুপ করে বস, আপনারা সত্যি করে বলুন বাচ্চাগুলো নেই মজলিস মানাচ্ছে, বলুন মানাচ্ছে কি? ওরা নান্না ফারিস্তা মাসুম বেগুনা, আপনি একদম বাস্তবে মিলিয়ে নেন, বাচ্চা নেই বলে যেন কেমন একটা গ্যাপিং গ্যাপিং লাগছে, ফাঁক ওই ছোট্ট ফাঁকটা একটা বাচ্চা বসে থাকতো, ওখানে একটা বসে থাকতো, এটা একদম বাস্তব কথা, আপনি মিলিয়ে নিন। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, জিব্রাইল চলে যায় আল্লাহকে বলে আল্লাহ নবী সোয়েঙ্গে নেই, কেউ রসুল কেনে লাগা মেরে উম্মত কো নজাত দেঙ্গে, মেরে নজাত মেরে উম্মত কে নজাত কে লিয়ে মেয়ে নবী রাত কো জাগতে হ্যায়, তো যাও জিব্রাইল মেরে রসুল কো কহ দো কি ও আপনি উম্মত সে ইতনি মোহাব্বত করতে হ্যায়, মেয়ে আপনি রসুল সে উসসে কই গুনা জাদা মোহাব্বত করতে হ্যায়, মেরে রসুল কো আরাম ফরমানে বোলো, মেয়ে খুদা ইয়াউমুল কিয়াম মে উসকে উম্মত কো নজাত দে দেঙ্গে, কহ দো সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দাও, তাও আমার রসুল শুতে চাই না, আমার রসুল ঘুমান না, জিব্রাইল এসে যখন বলে রসুল আপ তো সোলিয়া করো আপনি মাঙ্গে পুরি হো চুকে হ্যায় আপ সো যাও, বলে শুন জিব্রাইল মেরে খুদা নে মেরে উম্মত কে লিয়ে ইতনে বড়ে মোহাব্বত কা ইজহার কিয়ে হ্যায় আর মে সো জায়েঙ্গে, মে সারা রাত মেরে উম্মতো কে লিয়ে আজ শুকর কা নামাজ আদা করেঙ্গে, কহ দো সুবহানাল্লাহ। মুসা নবী খুদা কো দেখ নাহি পায়া, মেরে রসুল আরাম কে বিস্তর মে সোয়ে হুয়ে থে আর জিব্রাইল আ পৌঁছে, আল্লাহ নে কাহা যা জিব্রাইল মেরে রসুল কে লে আ, মেরে রসুল কো লে আ, জিব্রাইল আয়া মেরে রসুল উম্মে হানি কে ঘর মে থে, ঘর কা দরওয়াজা খিড়কি চারো তরফ সে পেট তফসিল বন্ধ কিয়া হুয়া থা, দরজা বন্ধ ছিল, বুঝতে পারছে নবী সু করছে দরওয়াজা বন্ধ, কি গো ঠিক বললাম না ভুল বললাম, নবী সু করছে এইটা বলে তো নাকি, নবী কে কর রে আন্দর, নবী সু করছে, নবী ইবাদত করছে, ক্যা ইবাদত কর রহা থা নবী, নামাজ পড় রহা থা, ক্যা জাহির সি বাত হ্যায় খুদা নে জব সোনে কো কাহা থা মেরে রসুল সোয়া থা আরাম ফরমায়া থা, মেরে রসুল জাগতে রহতে থে জাগতে রহতে থে জাগতে রহতে থে, আর ইয়ে মিরাজ কা রাত হ্যায় বড়ি বড়ি ইম্পর্টেন্ট রাত হ্যায়, আজকে রাত নবী সো জায়েঙ্গে ভাই, জিব্রাইল নে সোচা মেরে রসুল ইবাদত করতে রহেঙ্গে আর হাম ডিস্টার্ব কর দেঙ্গে, ইয়ে বড়ে বেআদবি হ্যায়, মে এসা করুঙ্গা মেরে রসুল কে তঙ্গ নাহি করুঙ্গা ডিস্টার্ব নাহি করুঙ্গা, ইসলিয়ে জিব্রাইল দরওয়াজা সে নাহি খিড়কি সে নাহি ও আপনে ঘর কে ছাদ কে উপর সে মেরে রসুল মে রসুল কে ঘর মে আয়ে আর ঘর মে আকে হায়রা হো গয়ে, জিস রসুল কো খুদা নে সোনে কো কাহা মেরে রসুল জাগতে রহতে থে আর ও মিরাজ কে রাত মে মুসররত কে লমহাত মে মেরে রসুল চাদর মুজম্মিল উড় কে সো গয়ে, মেরে রসুল সো গয়ে, আরে ইয়ার এ কেসে নবী হ্যায়, খুদা নে জব ইনকো সোনে কো কাহা থা ইয়ে জাগতে রহতে থে, আর মিরাজ কা রাত হ্যায় বড়ি মুসররত কা লমহাত হ্যায় বড়ি খুশি কি রাত হ্যায়, আজ কি রাত ইনকো জাগনা চাহিয়ে থা বলকে নবী সো গয়ে, কেসে নবী হ্যায় ইয়ার, আহিস্তে সে মেরে রসুল কো উঠানে কো গয়া, রুক গয়া, আরে বাপ রে নূর নবী হ্যায় কহাঁ কুছ ভাই ভোল্টেজ লাগ জায়েগা বিয়াদ ভি হো জায়েগা খুদা ফনা কর দেগা, জরুরত নাহি বাবা চলো, মে নবী সো গয়া খুদা কো কহ দেঙ্গে ইয়া আল্লাহ তেরে নবী সো গয়ে বাত খালাস, রিস্ক নাহি লেনে কা বাবা, কথা বুঝতে পারছেন না, রিস্ক নাহি না আমার নবী শুয়ে আছে, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহকে যে বলে ইয়া আল্লাহ বলো বুলবুলে সিদরা নবী সো গয়ে, আরে উসে আরাম কা ভি জরুরত হ্যায় উসে সোনে ভি দো, ইয়া আল্লাহ ঘর মে তেরে নবী কো সোনে কো দে তো তেরা হুকুম কা তামিল কেসে করে, তোনে জো নবী কো লানে বোলে আরশ পে তো মে কেসে লাউঙ্গা নবী আগর সোতে হুয়ে রহেঙ্গে, তো নবী কা তো জগানা পড়েগা, ইয়ে আরশ কাঁপ গয়ে, রব নে ফরমায়া জিব্রাইল তুনে তো মেরে নবী কো জগায়া নাহি, সারে কে কাঁপ উঠায়, আরে বাপ রে জিব্রাইল ভাগ্যিস তুলে দি না সব বনা শত রে, ভাগ্যিস তুলে দি নি, ই আল্লাহ পরবরদিগার মে জগায়া নাহি, আল্লাহ নে কাহা তুনে ঠিক কি হে, আর দীন কুল্লু হু আদব, হাদিস মে আয়া হে দীন সারে কে সারে আদব হে, ফারসি মে এক কাহাওয়াত হে শায়রি হে শের হে, আজ খুদা খাহি কে তৌফিক কে আদব, আজ খুদা খাহি কে তৌফিক কে আদব, বে আদব মাহরুম গশত ফজল রব, বে আদব খুদা কা রহমত সে মাহরুম হোতা হ্যায় কা নাহি ভাই, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ বলে তুমি আমার নবীকে তুলিনি, বলে না আল্লাহ তুলিনি, জিব্রাইল নে কাহা হুজুর পরওয়ারদিগার আপকে নবী কো জাগানে কা সলিকা তরিকা বাতা দো, কেসে জগায়েঙ্গে, রব নে ফরমায়া জিব্রাইল মে তেরা মে তেরা হোঁট ক্যা চিজ কা বানায়া, ইয়া আল্লাহ মেরা হোঁট হ্যায় কাফুর কি কপুরের, খুব নরম, বুঝতে পারছেন না, মেরা নূর মেরা হোঁট হ্যায় কাফুর কা, তো রব নে ফরমায়া শুন تیرا ہوٹ ہے کافور کا اور میرے نبی کا قدم ہے نور کا, جا میرے نبی کا نوری قدم کو تو چوم لے. بولو سبحان اللہ. دماغ ختم نبوت اثر ہوئے, نگاہ رسالت کھلے جبے, ہمارا رسول جگے جبے, اوہ شمائی بول بے ان اللہ لمستاکن الیک. اللہ آپ کو دیکھنے کا اشتیاق کیا, جبرائیل چلے آئے, آنے کے بعد آسل نبی دیواس ہچے گو جبرائیل چلے لو ایچا ہمارا رسولیر گھر ایسے چے رسولیر قدمیں نیچے بوشے چومو دیلے. اللہ بولے نا دین و کلو آداب دور موٹائی پوری پورن آدب آر آدب تمہار نماز تمہار روجا تمہار کپال ٹوکا نبیر محبت آدب جو دی نہ تھکے بالیر باندھ کہ میں کتا ٹھیک بول جی نا بھول بول جی نبیر محبت نہ تھک لے نماز روجا عبادت دم تھک بے کون دم تھک بے ہمار رسولیر گھولے ایسے خیال کرے سنن خوب امپورٹنٹ جگہ ایسی جی ہمار رسولیر قدمے چوبا دائے جبریل نے فرمایا ان اللہ لمستاکن الیک, بے شک اللہ آپ کو دیکھنے کا اشتیاق کر رہے. ان اللہ لمستاکن الیک, اللہ آپ کو دیکھنا چاہتا ہے. موسیٰ نبی خدا کو دیکھنا چاہا اور خدا کس کو دیکھنا چاہا, مصطفیٰ کو. کہہ دو سبحان اللہ ان اللہ لمستاکن الیک, بے شک اللہ آپ کو دیکھنے کا اشتیاق کرے. تو میرے رسول نے فرمایا جبریل اتنے تک تو کبھی قدم نہیں چومے, آج کیسے چوم لیا؟ بولو میں نے نہیں چوما بلکہ چمانے والے نے چمایا. بولو نا سبحان اللہ, رامی کو دے چومے. میرے رب نے فرمایا جبریل تو نے تو میرے نبی کا قدم چوم لیا, تھوڑا سرور بھی تو آیا, تھوڑا مزہ بھی تو آیا, تو نے میرے نبی کا قدم چوما, تھوڑا سرور آیا, موجہ پہلے ساتھ پہلے کیمون لگ لو. جبریل نے کہا یا اللہ میں نے تیرے عرش کو چوما, خیال کرے چوما, میں نے تیرے عرش کو دیکھا, وہ کرسی کو دیکھا, میں نے تیرے جنت کو دیکھے, جنت کی باغ و بہار کو دیکھا, جنت کی لال اوزار کو دیکھا, جنت کی گلے گلزار کو دیکھا, جنت کی پھول دیکھے, جنت کی چمن دیکھا, جنت کی کلیاں دیکھا, جنت کی چوکھٹ کو چوما. یا اللہ جو مزہ نہ تیرے جنت میں ملا, نہ تیرے جنت کی کلیوں میں ملا, وہ مزہ روضۃ المحمد کی تلیوں میں ملا. جرے بولن سبحان. یا اللہ جو مزہ نہ تیرے جنت میں نہ جنت کی کلیوں میں ملا, وہ مزہ روضۃ المحمد کی تلیوں میں ملا. کہہ دو سبحان اللہ. جبریل نے پوچھا حضور خدا نے جب آپ کو سونے کو کہا تھا آپ جاگتے رہتے تھے, آج جاگنے کا رات ہے, مسرت کے لمحات ہے, بڑی خوشی کی رات ہے, پچھلے انبیاء کے لیے جو دروازہ بند کر دی گئے تھے وہ آپ کے لیے کھول چکے ہیں, آج کی رات آپ کو جاگنا چاہیے تھا بلکہ سو گئے. کیا بات ہے حضور, آج تو آپ کو جاگنا چاہیے آج سو گئے. اے جبریل میرے امت کو پتا ہے, میرے کو تھوڑا بتاؤ نا حضور, تو سنے گا تو سن سن, میں محمد اتنے تک کیوں جاگتے تھے تجھے پتا ہے؟ خیال کرو سنو. بولے پتا نہیں حضور. آج کیوں سو گئے یہ پتا ہے حضور؟ پتا نہیں. سن اتنے تک میں جاگتے تھے مجھے ان کی ضرورت, آج میں سو گئے انہیں میری ضرورت. بڑا بولو سبحان اللہ, سبحان اللہ. এতদিন জাগতাম আল্লাহকে আমার দরকার ছিল, আজ আমি ঘুমাচ্ছি আমাকে খোদ আল্লাহর দরকার পড়েছে. আজকে রাত আমার ঘুমোবার রাত দরকার আছে তার আমার নয়, আশিক মাসুকের কথা. যাই হোক মুসলমান, আমার কষ্ট হচ্ছে বুঝলেন, আমি আর এগোতে চাচ্ছি না. এখন আল্লাহ রসুলের উপর সালামের নাজরানা পেশ করা হবে. অনেকে বলে নবীর যুগে ছিল না, 700 বছর আগে এসেছিল. ভালো করে শুনে রেখে দাম, নবীর যুগে ছিল কিনা একটু বলে দিও. মসজিদে ঢোকার কটা সুন্নত গো? যারা দোয়া দরুদ শিখায় তারাই তো বলে কটা সুন্নত মসজিদে ঢোকার, মসজিদ মে দাখলা লেনে কা কিতনে সুন্নতে হ্যায়. কোই কহতে চার, কোই কহতে পাঁচ. ক্যা পহলে বাঁয়ে কদম কা বাঁয়ে পায়ের কা চপ্পল খোলো, ফির দাইনা কদম উঠাও, پھر الحمدللہ اللہ کا تعریف کرو, بعد میں السلام علیکم ایھا النبی پڑھو, مطلب نبی کے اوپر سلام اور درود پڑھو. مسجد میں بیٹھ کے کوئی گھستا ہے, یہ کمر گھسر گھسر کے گھستے ہیں یا کھڑے ہو کر؟ تو کیوں کھڑے ہو کر سلام پڑھتے ہو, مسجد میں گھستے ہو یار, سو کے گھسو مسجد میں, ڈھونکا سوئے پاچا کون سے ڈھونکو, دانیے سلام پڑھتے پڑھتے کہنے ڈھونکو, ایڈا سنتر مدد پڑے. سنو ایڈا 1400 بچر آگے ایسے تھے, 709 ڈیر ہزار بچر آگے ایسے تھے, ایرم ایکٹ ایکٹا دلیل تمہیں چوکے ناکے بوکے سب جگہ دوبو, تمہیں چلے ایسو باغ نائی بھال لوک نائی کال کے سندے چھوٹا پجن تو آج আমার বাঙালি ভাইদের মধ্যে ফেতনা ফাসাদ লাগাবেন না, কারণ আপনা বিদেশ বিম হয়ে পড়ে আছি, নিজেরা সোনা করছো ঘোষণা পাকা মুখতে যাচ্ছ কেন বেশি? কথা বুঝতে পারছেন না, যা করছো করো না, কামারের কাজ কুমারে করে, ধরতে না পারলে পুড়ে মরে বলে জানো নি, তোমার মলসা ভাষ সকলে কি করে গোদা বাংলায় শুনবে? এখন শুদ্ধ বলে হয় না তো, কেন আমি সেই হুগলি জেলারই ছেলে গো, আমি ইংল্যান্ড থেকে আসিনি, আমি হুগলি হাওড়ার ছেলে, আমরাও কথা বাংলা বুঝি. যাক, কিছু যুক্তি কিছু উক্তি কিছু লজিক বললাম. ফুরফুর আর মুজাদ্দেদের জামানের মাননেওয়ালা আপনারা, তাই তো? দাদা হুজুরকে ভালোবাসেন না? হুজ দাদা হুজুর পীর আবু বকর, পীর আবু বকর সিদ্দিক, মে গুজরাটি ভাই কে লিয়ে কর রহা হুম, পীর আবু বকর ইয়ে বঙ্গালি লোক কোন পীর কো মানতে হ্যায়? সাউথ আফ্রিকা কা ডারবান সে নিকলা হুয়া হ্যায় দ্য মুসলিম ডাইজেস্ট, साउथ अफ्रीका से निकले हैं, निकला था वो पेपर, उसमें आया पीर अबू बकर इज नॉट अ पीर, सिर्फ वो पीर नहीं था, बिकॉज बट ही इज द रिलीजियन एंड सोशल रिफॉर्मर ऑफ अनडिवाइडेड बंगाल एंड असम, ही इज द बेस्ट सोशल वर्कर, ही इज द बेस्ट ऑर्गेनाइजर, वन टाइम सेड पीर अबू बकर इज द ग्रेट रिफॉर्मर इन ऑल ओवर वर्ल्ड, जोरे बोलूं सुभान अल्लाह, दुनिया के अंदर एक बड़े रिफॉर्मर थे. یہ وہی ابو بکر صدیقی کے ماننے والے, مجدد کے ماننے والے سارے بنگالی حضرات یہاں بیٹھے ہوئے ہیں, ہمارے پیران پیر یہ گجرات میں احمدآباد میں, احمدآباد میں آرام فرماتے ہیں, اس کا آرام گاہ یہ احمدآباد میں ہی ہے, سمجھے نا؟ ہم لوگ پیران طریقت کو ماننے والے ہیں, خود ولی اللہ بنو ورنہ ولی اللہ کا بنو, ولی اللہ ہو کے مرو ولی اللہ کا بن کے مرو, فائدہ ملے گا بھائی, نہیں ملے گا بھائی. আমার ভাইরা খেয়াল রাখবে, দেখতে দেখতে 3 ঘন্টা হতে চললো, বুঝলেন? এখন অনেক কাজ বাকি. আজ খাতমুল আম্বিয়া পয়দা হুয়ে, আজ খাতমুল আম্বিয়া পয়দা হুয়ে, শাফিয়ে রোজ জাজা সাল্লি আলা পয়দা হুয়ে, ওয়ারিশ কুরসি ঝুক গয়ে, عرش کرسی جھک گئے تسلیم احمد کے لیے, اٹھ کھڑے ہو مومنو تعظیم محمد کے لیے, یا نبی سلام. اے جوتو کھلے لانا, جادر کا جوتو اچھی, جوتو کھلے لانا. تلال بدرو علینا, طلع البدر علينا من سنيات الوداع, واجب الشكر علينا مدى لله داع, سلام عليك يا رسول, يا حبيب عليك, کاش مدینہ جانے کچھ غیبوں سے سما ہو جائے, محبوب خدا کی روزے پر قربان میری جان ہو جائے, نبی سلام علیکم. جینے والوں کو تھام لو, جینے والوں کو تھام لو, مرنے والوں کو بچا لو, قید سے امت کو چھوڑا لو, پھر مدینے میں ہمیں بلا لو, یا نبی سلام علی www.anibas.in